রাধার মতো কলঙ্ক যে চাই, আমি রাধার মতো কলঙ্ক যে চাই, রং মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রং মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, দাফন হব তোর সাথে তাই কাফন খুঁজে যায়, রাধার মতো কলঙ্ক যে চাই, আমি রাধার মতো কলঙ্ক যে চাই। চেনা সুর এক তারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার, চেনা সুর এক তারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির, হয়রান সে আর পায় না জিতির, হয়রান সে আর পায় না জিতির, তোকে পাবো কি পাবো না আর মন জ্বলে পড়ে একাকার, তোকে পাবো কি পাবো না আর মন জ্বলে পড়ে একাকার, রং মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রং মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, পাগল মনের আগুল খুলে যায়, আমি পাগল মনের আগুল খুলে যাই। শালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রাধার মতো কলঙ্ক যে চাই, আমি রাধার মতো কলঙ্ক যে চাই।